الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مسلمان عظام الله سبحانه وتعالى مهان دربار لاكو شكريا جابون گرچی যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সুখে শান্তিতে বসবাস করার জন্য দুই ভাগে সৃষ্টি করেছেন। এক প্রকার হল পুরুষ, আর এক প্রকার হচ্ছে নারী। বর্তমান যুগে ইসলামের বিরুদ্ধে যে সকল প্রচারণাগুলো চালানো হচ্ছে, এর মধ্যে বড় একটা অস্ত্র হচ্ছে ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে, নারীদের মর্যাদা নষ্ট করেছে, এই জাতীয় কিছু স্লোগান দিয়ে ইসলামের বিরুদ্ধে নারীদেরকে খেপিয়ে তোলাই হচ্ছে বর্তমান সময়ের একটা বড় স্লোগান। আমরা গত জুমাতে এ বিষয়ে কিছুটা আলোচনা করেছিলাম এবং বাকি আলোচনা এই জুমাতে হবে বলে ওয়াদা করা হয়েছিল। বর্তমানে দেখা যায়, বিশেষ করে যে সকল ধর্মের লোকেরা এই অপবাদগুলো দেয়, আমরা দেখব তাদের ধর্মে মেয়েদের কি অবস্থান। প্রাচীন গ্রিক ইতিহাস বলে দেখা যায়, তাদের বক্তব্য ছিল মেয়ে লোক হয়তো ব্যভিচারিণী, নথুবা ওয়াই ইয়াকুন আলা ওয়াশাক ওয়া নাসাবু আত-তামাসিল লিল-লাগভিয়াতি ওয়াল-ফাজিরাত। তাদের ভাষায় নারীরা ছিল পাপের কেন্দ্র এবং সব অন্যায়ের উৎস। এমনিভাবে হিন্দুদের ধর্মে যদি আমরা লক্ষ্য করি, হিন্দু ধর্মে নারীদেরকে আসলে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গ্রহণ করা হয়নি, যার কারণে একজন হিন্দু স্বামী যদি মারা যায়, ওই নারী সারা জীবন বিধবা হয়ে শোক পালন করতে থাকবে, তার বিয়ে বসার কোনো অধিকার নেই। أن المرأة في الهند تعد بعدها مؤثرا للآلهة في الأرض হিন্দু ধর্মে একজন স্বামী হচ্ছে স্ত্রীর জন্য দেবতা সমতুল্য, পৃথিবীর আল্লাহ। অর্থাৎ তাদের ভাষায় যেরকম ভগবানকে পূজা করতে হয়, ঠিক স্বামীকে সেরকম পূজা করতে হবে। এমনিভাবে মেয়েরা যদি স্বামী মারা যায়, সারা জীবনে বিয়ে বসতে পারবে না, বরং তাদের বাঁচার অধিকারটাই সঠিক নয়। যদি কোনো মেয়ে তার স্বামী মারা যায় এবং হিন্দু ধর্ম মতে সে যদি স্বর্গে যেতে চায় তার জন্য উত্তম হল স্বামীকে যে চিতায় পোড়ানো হয় এই চিতায় নিজেকে আত্মাহুতি দেওয়াই হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় সওয়াবের কাজ। ওয়াইল্লা লাকিয়াতুল হাওয়ান আল্লাযী ইয়াফুতু আযাবান নার, নতুবা সে অপমানিত এবং লাঞ্ছিত হয়ে থাকবে যা ওই আগুনের জ্বলে পুড়ে মরার চেয়ে বড় কঠিন। প্রাচীন পারস্যের মতবাদ ছিল যে নিজের মাকে, বোনকে, খালাকে, ফুফিকে বিয়ে করা জায়েজ ছিল, এমনি ভাবে নিজের ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে। এরপরে মেয়ে লোকের যে ওজর মাসিক ঋতুস্রাব যেটাকে হাইজ বলা হয়, এটা যদি মেয়ে লোকের দেখা দিত তৎকালীন যে ফ্রান্স এবং পারস্য যে সভ্যতা ছিল তাদের ভাষায় ওয়াকানাত তানফিল উনসা ফি ফাত্রাতিত তামাস ইলা মাকানিন বাঈদিন খারিজাল মদিনা, মহিলাদেরকে এই মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে শহরের বাহিরে কোন ঘরে রেখে দেওয়া হতো। ওয়ালা ইয়াজুযু লি আহাদ মুখালাফাতুহা ইল্লা আল খুদ্দাম আল্লাযীনা ইয়াকদিমুনা লাহা আত-তাআম, ওরা ওই শহরের বাহিরে থাকবে, আলাদা ঘর তৈরি করে, ঝুপড়ি তৈরি করে রাখা হতো, এখানে কোন মানুষ তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে না, শুধুমাত্র চাকর বাকর যারা এদের খাবারের ইন্তজাম করবে ওরাই শুধুমাত্র দেখা করতে পারবে। এমনি ভাবে ইহুদিদের ধর্ম মতে মহিলাদের মর্যাদা কি, ওয়াকানাত বাযু তাওয়াইফিল ইয়াহুদ তা'তাবিরুল বিনতা ফি মারতাবাতিল খাদিম, মেয়ে লোক হচ্ছে ঘরের চাকর বাকর। ওয়াকানা লি আবিহা আল হক ফি আন ইয়াবিয়াহা কাসিরাতান, একজন বাপের অধিকার ছিল তার মেয়েকে বিক্রি করে দেওয়া। এমনি ভাবে বাপ যদি মারা যায় তাহলে মেয়ে লোক তার ওয়ারিস হিসেবে সম্পদ পাবে না, তবে যদি বাবার অন্য কোনো সম্পদ না থাকে তাহলেই কেবল একটা মেয়ে সন্তান সম্পত্তির ওয়ারিস হতে পারত। এমনি ভাবে যখন কোন মেয়ে লোক তার কোনো ভাই না থাকার কারণে ওয়ারিস হতে পারলো, সেখানেও শর্ত, ওয়ালা ইয়াহিক্কু লাহা আন তানকুলা মিরাসাহা ইলা গায়রি সিবতিহা, তার নিজের বংশ ছাড়া অন্য কোন বংশের ছেলেকে এসে বিয়ে করতে পারবে না, কারণ তাহলে ওই যে সম্পদ আরেক গোত্রে চলে যাবে। ওয়াল ইহুদি আতাবিরুন আল মারআতা লানাতান, ইহুদিরা মেয়ে লোককে একটা অভিশাপ মনে করে, লিআন্না আগওয়াত আদম, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেই মহিলাই উদ্বুদ্ধ করেছিল সেই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য, এই জন্য তাদের মতে মেয়ে লোক হচ্ছে একটা অভিশাপ, একটা লানাত। ওয়াইন্দামা ইউসিব আল হাইজ লা ইউজালিসুনহা ওয়ালা ইউআকিলুনহা, মেয়ে লোক যদি ওদের ধর্মেও মেয়ে লোক যদি মাসিক ঋতুতে মাসিক হাইজে যদি লিপ্ত হয় তখন তার সঙ্গে বসা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না। ওয়ালা তালমিসু রিয়ান হাত্তা লা ইয়াতানাজ্জাস, সে কোনো পাত্র স্পর্শ করতে পারবে না, কারণ এটা ধরলে নাপাক হয়ে যাবে। এমনি ভাবে ওয়ালা ওয়াকানা বাদু মিয়ানসিবুল হাইজ কিমাতান, কোন কোন পরিবার এই হায়েজা মেয়ে লোকদের জন্য একটা আলাদা খিমা তৈরি করে, ঝুপড়ি তৈরি করে, এই মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে সে ওই ঝুপড়িতে বসবাস করবে, যতক্ষণ পর্যন্ত এর থেকে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফেরা তার অধিকার নেই। এমনি ভাবে খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান ধর্মে মহিলাদেরকে মনে করা হয় শয়তানের প্রকার, কারণ এই মহিলাই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরামর্শ দিয়েছিল গন্ডম খাওয়ার জন্য। ফাতাবারুল মারআত মাসউলাতান আন হাযা কুল্লিহি, সমাজে যত অন্যায় অবিচার এবং বেহায়াপনা হবে এই সবগুলোর দায় দায়িত্ব বর্তাবে মেয়ে লোকদের উপরে। লিআন্না কানাত তাখরুজু ইলাল মুস্তামিআত ওয়া তাতামাত্তাউ মা তাশাউ মিনাল্লাহ ওয়া তাখতারিজু বিমান শাআ মিনাল রিজাল, কেননা মেয়ে লোকেরাই রাস্তাঘাটে পুরুষদেরকে উদ্বুদ্ধ করে এবং বেহায়াপনার কাজে তারা উৎসাহিত করে। এই জন্য ইসলাম পূর্ব যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে এবং আগেও বড় বড় সম্মেলন হতো। একটা সম্মেলন দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 5 বছর আগে হয়েছিল, সেখানে শিরোনাম ছিল হালিল মারাতু জিসমানুন বুখতুল আমহিয়া ফি জাতাদিন যু রূহিন, মেয়ে লোক কি খালি একটা বডি না এর কোন রুহু আছে। গাছের যেমন আমরা ধরি একটা, এখন তো প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে, আগে যেমন মনে করা হতো গাছ একটা জড় পদার্থ, এরকম ভাবে মেয়েলোকও কোন জীব, এর ভিতরে কোন রুহু আছে কিনা এই নিয়ে সম্মেলন হতো। জিরুহিন ইয়ানাতু বিহিল খালাতুল হালাক। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আল্লাহ নবী সাল্লামের যৌবনে অর্থাৎ 586 হিজরিতে মিলাদিতে আল্লাহ নবীর বয়স যখন কত হবে 571 জন্ম, তার মানে 6-7 বছর পরে একটা সম্মেলন হলো। এটার আলোচ্য বিষয় ছিল হাউ টু আদ্দুল মারাত ইনসান না মাগায়র ইনসান, মেয়ে লোক আসলে মানুষ কিনা নাকি অন্য কোন জীব। ও হাল্লাহ রুহন আমলাই সালাহ রুহন, মেয়ে লোকের কোন রুহু আছে কিনা নাকি রুহ নাই। ওইরা কান আপনা রুহন, মেয়ে লোকের রুহু যদি থাকে ফাহাল হিয়া রুহন হাইওয়ানিয়াত নাম রুহ ইনসানিয়াতুন, প্রাণ যদি থেকেও থাকে ওটা কি মানুষের প্রাণ নাকি কোন পশুর প্রাণ। ওইরা কান রুহন ইনসানিয়া, যদি মানুষের প্রাণ হয়ে থাকে তাহলে এটা কি পুরো একজন পুরুষের প্রাণ যেরকম শক্তিশালী সেরকম না তার চেয়ে ত্রুটি সম্পূর্ণ, তার চেয়ে অসম্পূর্ণ। এবং তারা এই আলোচ্য বিষয়ে নির্ধারণ করে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নিল, হ্যাঁ এটা একটা মানুষ ঠিক কিন্তু খুলে কাতলে খাদমাতের রজুল, এদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের সেবা দেওয়ার জন্য, পুরুষের সেবা দেওয়ার জন্য। এরা আসলে মানুষ হলেও মানুষের সেবার জন্য তৈরি করা হয়েছে, এদের পূর্ণাঙ্গভাবে মানুষের অধিকার ভোগ করার কোনো সুযোগ নাই। তারা আরো লিখতো যে ওয়াইয়ারা আন্নাল মারাতালির রজুল বাবুন মিন আবওয়াব জাহান্নাম, একটা মেয়ে লোক মানে হলো পুরুষের অশান্তির কারখানা। এবং বড় বড় ইংরেজ দার্শনিকরা এ সম্পর্কে বলেছেন, কেউ কেউ বলেছেন যে একটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা মেয়ে লোকের ঘ্যানর ঘ্যানর যথেষ্ট। আর একজনে লিখেছেন যে মেয়ে লোক হচ্ছে শয়তানের ব্রোকার, শয়তানের দালাল। আর একজনে লিখেছেন ইদা রাইতুম ইমরাতান ফালা তাহবিসু তাহসাবু আন্নাকুম তারাউনা কায়নান বাশারিয়ান বাল ওয়ালা কায়নান ওয়াহশিয়ান, তোমরা যখন কোন মেয়েদেরকে দেখো তোমরা মনে করো না যে সে একটা মানুষ হবে, বরং সে একটা পশু, বরং পশু না সে একটা শয়তান। ওয়াইন্নামাল্লাযী তারাউনাহু শয়তান বিযাতি, তোমরা যাকে মেয়ে লোকের আকারে দেখতে পাচ্ছ এটা একটা শরীরের শয়তান। ওয়াইল্লাযী তাসমাউনা বিহি হুয়া সাফিরুস সাবান, আর তার থেকে যে আওয়াজগুলো শুনতে পাও ওগুলো হচ্ছে বিষাক্ত সাপের ছবল মাত্র। এমনি ভাবে আরো অনেকগুলো বিষয় আছে মেয়ে লোকদের নিয়ে এরা এরকম বড় বড় আলোচনা বসাত, বড় বড় শিরোনাম দিয়ে তারা তাদের সেমিনার গুলো করত। ইঞ্জিলের ভিতরও ওয়াইন আইন ইঞ্জিল লিয়ান্না তারপর নাজাসাতান, খ্রিস্টানদের ধর্মে মেয়ে লোকদের জন্য ইঞ্জিল স্পর্শ করা জায়েজ ছিল না, কারণ মেয়ে লোক যেহেতু নাপাক আর নাপাকের জন্য পবিত্র ধর্মগ্রন্থে স্পর্শ করা বৈধ না। এমনি ভাবে আমরা দেখি আরবের জাহেলিয়াতের যুগেও মেয়ে লোকদেরকে মানুষ মনে করা হতো না, বর্তমান যুগেও আমি যেটা গত জুমায় বলেছিলাম যে মেয়ে লোকদের জন্মটাকে শুভ লক্ষণ মনে করা হয় না। এই জন্য ভারতের মতো একটা বিশাল দেশ সেখানে মেয়ে লোকদেরকে এখনো বর্তমান যুগে মেয়ে লোক হওয়াটাকে অপমানজনক মনে করা হয়, ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হয় সন্তান পেটে কি আছে, যদি জানা যায় যেটা মেয়ে তাহলে তাকে ওখান থেকে বিদায় করে দাও। এই জন্য কয়েক বছর আগে অনেক ডাক্তারকে শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেয়ে লোকেরা স্বীকার করেছেন, ওয়াল্লাহি ইন কুন্না ফিল জাহিলিয়াতি মা নুআদ্দুরুন নাসি আমরান, আমরা জাহিলি যুগে মেয়ে লোকের জন্য কোন অধিকার ছিল বলে জানতাম না। হাত্তা আনজালাল্লাহু ফীহিন্না মা উনজিলা, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সম্পর্কে যে বিধান দিয়েছেন এই বিধান দেওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম না যে মেয়ে লোকের কোন অধিকার দুনিয়াতে আছে। এই হাদিসটা পাওয়া যাবে ফতহুল বারীতে 10 নম্বর খণ্ডের 301 নম্বর পৃষ্ঠায়। এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসও পাওয়া যায়। তিনি বলেন, কান আর-রাজুল ইযা মাতা আবুহু আও হামদুহু ফাহুয়া হাক্কু বিইমরাতিহি, যখন কোন ব্যক্তির ভাই মা বাপ মারা যেত অথবা তার দেবর মারা যেত, তো ওই মেয়ে লোকটাকে তার স্ত্রীকে তার ভাই বা তার সন্তান বিয়ে করতে বিয়ে করবে, ইনশা আমসা কাহা আও ইহবাসা, হয়তো বিয়ে করে নিবে অথবা তাকে এমনি ফেলে রাখবে, তার বিয়ে বাস অধিকার নেই, হাত্তা তাফতাদিয়া বি সাদাকিহা আও তামুতা ফায়াযহাবু বি মালিহা, আর তবে যদি মেয়ে লোকটা তার সম্পত্তি এই ভাইকে দিয়ে যায় অথবা ছেলেকে দিয়ে যায় তাহলেই কেবলমাত্র এখান থেকে সে মুক্তি পেতে পারবে, নতুন অবস্থায় মৃত্যুবরণ করবে, তার বিয়ে বসার কোন অধিকার নেই। এমনি ভাবে জাহেলি যুগে বাবার স্ত্রীকে বিয়ে করত, কারণ বাবা মারা যাওয়ার পরে যদি মাকে আরেক জায়গায় বিয়ে দেওয়া হয় তার বাবার সম্পত্তি নিয়ে অন্য জায়গায় চলে যাবে। কোরআনুল কারীমের প্রতিবাদ করলো সূরা নিসার 22 নম্বর আয়াতে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফ, তোমাদের পিতা তোমাদের বাবা যাকে বিয়ে করেছেন খবরদার তোমরা সেই মেয়েদেরকে বিয়ে করবে না, ইল্লা মা কদ সালাফ, তবে যা অতীত হয়ে গেছে সেগুলো আল্লাহ ক্ষমা করবেন, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবীলা, সূরা নিসার 22 নম্বর পরিষ্কার বলে দিলেন। এমনি ভাবে যদি আমরা বর্তমান যুগ থেকে শুরু করে সেই জাহেলিয়াতের যুগ পর্যন্ত মেয়ে লোকের ইতিহাসকে দেখি তাহলে মেয়ে লোকদেরকে অধিকার তো দূরের কথা, মানুষের গণ্য করা হতো না, যা আমরা ইতিহাসে বিভিন্ন প্রান্ত থেকে পেশ করলাম। এবারে আমরা দেখব কোরআনুল করিম তথা ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে। কোরআনুল করিমে স্পষ্ট বলা আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হে পুরুষরা মেয়ে লোকরা তোমাদের পোশাক তোমরা মেয়েদের পোশাক, তার মানে হচ্ছে তোমাদের জীবনের অর্ধেকটা তারা তোমরা তাদের জীবনের অর্ধেক, তোমার জীবন যেমন তাকে বাদ দিয়ে পূর্ণ হতে পারে না ঠিক তেমনি ভাবে সেও তোমাকে ছাড়া পূর্ণ হতে পারে না, একজন আর একজনের যেন সম্পূরক, এ হল ইসলামের প্রথম বাণী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জাহিলি যুগের যে সমস্ত চিত্রগুলো ছিল সেগুলোকে তুলে ধরেছেন। মেয়ে লোকদের সম্পর্কে যখন তাদেরকে জীবিত কবর দেওয়া হতো কোরআন তার প্রতিবাদ করেছে। কোরআন বলছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের মাঠে ওই সমস্ত মেয়ে লোকদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছিল। এমনি ভাবে কোরআন আরো একটা চিত্র তুলে ধরেছে, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন সেই লোকদেরকে এই সংবাদ দেওয়া হতো সুসংবাদ দেওয়া হতো, কোরআন বলছে বুশশিরা সুসংবাদ দেওয়া হতো, আহাদুহুম বিল উনসা, যে তাদের কারো মেয়ে হয়েছে, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তার চেহারাটা এই সংবাদ শোনা মাত্র কালো হয়ে যেত মলিন হয়ে যেত, কারণ তার মেয়ে হয়েছে, এটা একটা বিরাট অপমানজনক বিষয়। বর্তমান যুগেও আমরা দেখি কারো যদি মেয়ে হয় তাহলে এই চিত্র আমাদের থেকেও আলাদা নয়, আমাদের সমাজও মেয়ে হওয়াটাকে অপমানজনক মনে করে। যদিও বর্তমানে নারীদের জন্য নারী স্বাধীনতা আন্দোলন, নারী মুক্তির আন্দোলন, আমরা এজন্য দেখতে পাচ্ছি, আমি গত জুমায় বলেছিলাম যে মেয়ে লোকদের স্বাধীনতার নামে যারা আন্দোলন করলো, আন্দোলন করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেল যে নারীদেরকে শেষ পর্যন্ত রাস্তায় মাটি কাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, নারীদেরকে সাত ঢালাইয়ের মতো কঠিন কাজ করে তারপরে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এবারে ইসলামের দিকে আমরা নজর দিলে দেখবো ইসলামে মেয়েদের তিনটা স্তর। এক নম্বর স্তর, মেয়ে যখন দুনিয়াতে আসে তখন সে মেয়ে, আল মারাতু বিনতুন, মেয়ে হচ্ছে মেয়ে। তারপরে দ্বিতীয় স্তরে সে হয় স্ত্রী, তৃতীয় স্তরে সে হয় মা, আমরা আলাদাভাবে আলোচনা করব। এই তিন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য কি অধিকার দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হচ্ছে মেয়ে মেয়েদের সম্পর্কে বলছেন, ইদলু ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা তোমাদের সকলের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করো, সাম্যতা কায়েম করো, খবরদার তাদের মধ্যে কোন রকমের বৈষম্যতা সৃষ্টি করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নোমার বা শির থেকে বর্ণিত, اعدلوا بين ابنائكم তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সাম্যতা আনো اعدلوا بين ابنائكم اعدلوا بين ابنائكم তিনবার বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো একজন লোক আসলো তার দ্বিতীয় স্ত্রী তার একটা মেয়ে ছিল তো তাকে কিছু তার একটা ছেলে ছিল তাকে কিছু সম্পত্তি আলাদা দেওয়ার জন্য আবেদন করলো দ্বিতীয় স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তার প্রথম স্ত্রীর মেয়ে আছে মূলত মেয়েকে বঞ্চিত করার জন্য চালাকিটা করা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি আর কোনো সন্তান আছে বলল হ্যাঁ আছে বলেন হাল আতাইতা তায়রা ওয়ালাদিকা মিসল হাযা তোমার অন্য সন্তানদেরকে এরকম দিয়েছো কালা লা কালা ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াদিলু বাইনা আওলাদিকুম তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সাম্যতা আনো অর্থাৎ ওসিয়ত করার ক্ষেত্রে দান করার ক্ষেত্রে সমান করতে হবে এটা ভিন্ন কথা মিরাসের বিষয়টা আমরা আলোচনা পরে করব সেখানে কেন আল্লাহ তাআলা ওয়াদ দিলেন তার অনেকগুলো কারণ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ফালা তাশহাদুনি ইদান ফাইনিলা উশহিদু আলা জাউরিন তোমরা এই অন্যায় কাজে আমাকে সাক্ষ্য মানো না আমি কোনো অন্যায় কাজে সাক্ষী হতে পারি না কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরো আলোচনা করছেন ফাকালু মা ফি বুতুনি হাদিল আনআম খালিসাতান লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আযওয়াজিনা ওরা মান্যত করার ক্ষেত্রেও বা অধিকারের ক্ষেত্রে বলতো এই পশুর পেটের ভিতরে যে সন্তান আছে পশু যদি একটা গর্ভবতী হতো তো বাচ্চা হবে এটা নিয়ে আগের থেকেই তারা ভাগ করে ফেলতো অকালু মা ফি বুতুনি হাদিল আনআম খালিসাতান লিযুকুরিনা এই পশুর পেটে যে বাচ্চা হবে এটা শুধু আমাদের পুরুষদের জন্যই মেয়ে লোকদের মধ্যে কোনো অধিকার নেই ওয়া মুহাররামুন আলা আযওয়াজিনা আমাদের স্ত্রীদের জন্য এর কোনো অধিকার নেই সূরা আনআমের 139 নম্বরে বলা হয়েছে এরকম তারা বলতো ইসলাম সেজন্য এই বিষয়গুলোর প্রতিবাদ করেছে আমি কোরআনের আয়াত থেকে সেগুলো বলেছিলাম যে মেয়ে হওয়াটাকে ইসলাম একটা নিয়ামত বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা আসলেন যে আমার একটা মেয়ে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার খুব কষ্ট মনে হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খাইরান কাসীরা মেয়েদের সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন মেয়ে হওয়া পুরুষ হওয়া নিজের কোনো এখতিয়ার নেই বর্তমান যুগেও কোনো মেয়ে লোক যদি বারবার মেয়ে সন্তান জন্ম দেয় তো তাকে অলক্ষী মনে করা হয় হিন্দুদের জাতিটা আল্লাহ তাআলা কোরআনের প্রতিবাদ করেছেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে ইয়াখলুকু মা ইয়াশাউ তিনি যা ইচ্ছে করেন তাই সৃষ্টি করেন তার মানে সৃষ্টি করার ক্ষেত্রে কারো কোনো ইখতিয়ার নেই মানুষ যখন কয়েকটা মেয়ে পর পর যখন খাজা বাবার দরবারে যায় হুজুর আমার মেয়ে হয় যে এইবার একটা পুত্র সন্তান হয় আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ গোটা আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে ইয়াখলুকু মা ইয়াশাউ তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা তিনি যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করেন মেয়ে সন্তান দান করেন ওয়াহাবু লিমান ইয়াশাউ আদ-যুকুর আর যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান দান করেন আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা আবার যাকে ইচ্ছা তাকে পুরুষ এবং মেয়ে দুটোই দান করেন ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা আবার যাকে ইচ্ছে করেন তাকে একেবারে বাঁধা সৃষ্টি করেন কোনো মেয়ের সন্তানে তাকে দেন না ইন্নাহু আলীমুন কাদির এই সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং তিনি হচ্ছেন মহা জ্ঞানী সূরা শুরা এর 49 এবং 50 নম্বর আয়াতে পরিষ্কার করে দেওয়া হলো এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে মেয়েদের কোনো এখানে হাত নেই কোনো ব্যক্তির এখানে হাত নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বয়ান করার ক্ষেত্রে মেয়েদেরকে আগে আলোচনা করেছেন এখানে বলেছেন ইয়াহাবুল ইমান ইয়াশাউ ইনাসান আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে দান করেন এরপরে বলেছেন ইয়াহাবুল ইমান ইয়াশাউ যুকুর যাকে ইচ্ছে তাকে পুরুষ দান করেন এখানেও মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে রাখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক ঘটনা ঘটেছিল মেয়েদেরকে যে জীবন্ত কবর দেওয়া আল্লাহর রাসূল বানিয়েও আছে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান কানা লাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউআসসির ওয়ালাদাহু আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে একটা মেয়ে সন্তান দিল অথবা সে এই মেয়ে সন্তানকে জীবিত কবর দেয় নাই, ওয়ালাম ইউহিনহা এই মেয়ে সন্তান হওয়াকে অপমানজনক মনে করে নাই, তার চেহারা মলিন হয় নাই, ওয়ালাম ইউআসসির ওয়ালাদাহু মেয়ে সন্তানের উপরে পুরুষকে অগ্রাধিকার দেয় নাই, এইভাবে যে ব্যক্তি একটা মেয়েকে লালন পালন করলো, বড় করলো, বিয়ে দিল, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটা আছে বুখারী শরীফের আট নম্বর খণ্ডের 378 পৃষ্ঠায় সূরা আল ফুরকানে তাফসীর করতে গিয়ে এই হাদিস জানা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুজ জাম ইনদাল্লাহি আযম, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি জিজ্ঞেস করা হলো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত, আল আন তাজআলাল্লাহি নিদ্দানাহু ওয়া খালাকাকা, এক নম্বর বড় গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে কাউকে আন্দাজ বানানো, সে শরীক করা, অংশীদার বানানো, সমতুল্য সমকক্ষ বানানো। এরপরে বললেন আলা সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? আলা ইন্না যালিকা লা সুম্মা ক্বালা আন তাক্তুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতামাক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সে তোমার সঙ্গে খানা খাবে, তোমার সম্পদের ভাগ বসাবে, এটা একটা বড় অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হলে পরে কি সুসংবাদ দিয়েছেন? উকবা ইবনে আমের আল জুহানি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান কানা লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া তামাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাতাহুন্না মিন জিলত জিদ্দাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে তিনটি মেয়ে দান করেছেন, সবার আড়াই হিন্না অতবার সে ধৈর্য সহকারে মেয়েদেরকে লালন পালন করেছেন, এবং নিজের সাধ্যমতো মিনজিদ্দাতে নিজের সাধ্যমতো এদের খাবার দান করেছে, পানি দান করেছে, কাপড় চোপড় দান করেছে, এদের সব কিছু বহন করেছে। কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই ব্যক্তি যদি ইমানদার হয় এই মেয়ে লোকগুলো কেয়ামতের মাঠে জাহান্নামের থেকে বাঁচাবার জন্য তাদের প্রাচীর হয়ে দাঁড়াবে। হাদিসটা আছে মুসলিম শরীফের 2631 নম্বর হাদিস, বাবুল বিররি ওয়া সালাহ, বাবুল ইহসান ইলা বানাত, এই অধ্যায়ের ভিতরে আছে, আরো অনেক কিতাবে আছে। এমনি ভাবে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মান কানা লাহু সালাসু বানাতিন, যেই ব্যক্তির তিনটা মেয়ে থাকবে, আও সালাসু আখওয়াতিন, তিনটা বোন, আও বিনতান অথবা দুইটা মেয়ে, আও উখতান অথবা দুইটা বোন, ফা আহসানা সাহবাতাহুন্না, এদের সঙ্গে সে সদাচরণ করলো, ভালোভাবে দেখাশোনা করলো, ওয়াত্তাকাল্লাহ ফীহিন্না, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চললো, ফালাহুল জান্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা মুসনাদে আহমদের হাদিস 4 নম্বর খণ্ডের 154 নম্বর হাদিস, বুখারী শরীফের আদাবুল মুফাদের ভিতরে আছে, বুখারীর 76 নম্বর হাদিস, ইবনে মাজার 3669 নম্বর হাদিস, এবং ইমাম আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বলে আখ্যায়িত করেছেন। এইভাবে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে সন্তানদের সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরো এক হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি বলেন মা মিন মুসলিমিন তুদরাকু লাহু ইবনাতান, যেই মুসলিম ব্যক্তির কাছে দুটো মেয়ে এসেছে, তার মানে দুটো মেয়ে সন্তান হোক বা তার বোন হোক বা তার স্ত্রী হোক যেভাবে হোক, ফাইয়াহসুন ইলাই হিমা, এদের সাথে সে সদাচরণ করলো, মা সাহেবা তাহু আও সাহেবা হুমা ইল্লা আদখালা তাহু আল জান্নাহ, এই মেয়েরা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বে। আর জাবরিন আব্দুল্লাহ থেকে বর্ণিত মান কানা লাহু সালাসু বানাতিন ইউহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, যে ব্যক্তির তিনটা মেয়ে হবে এই মেয়েদেরকে সে ঠিক মতো লালন পালন করবে, তাদের প্রতি সদয় হবে, ওয়া ইয়াকফুলুহুন্না, তাদের ঠিক মতো ভরণ পোষণ বহন করবে, ওয়াজাবাত লাহুল জান্নাত আল বাত্তাতা, সেই ব্যক্তির জন্য অবশ্যই জান্নাত হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ফাইন কানাত ইসনাইন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তি দুইটা মেয়ে থাকে, আলা ওয়া ইন কানাত ইসনাইনে, আর যদি কারো দুটো মেয়ে হয় তাহলে তার জন্য এই সুসংবাদ, আলা ফারওয়া বাউল কওমি আন্না লাহু ক্বালা লাহু ওয়াহিদা, এবারে কেউ তার সাথে একটা মেয়ে আছে তারা মনে মনে বলতে লাগলেন যদি একটা হতো, একজন দাঁড়িয়ে বলে আসলে যদি একটা মেয়ে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ যদি একটা হয় এবং সে এটাকে সৌভাগ্য মনে করে এবং সে এই আশা পোষণ করে, যদি আমার এরকম আরো দশটা মেয়ে হতো আমি সকলকে সমান দৃষ্টি দেখতাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেরকম জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে একবার একটা মহিলা আসলো, দুটো বাচ্চা নিয়ে, মেয়ে বাচ্চা, এসে সাহায্য চাইল, খাবার চাইল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে একটা খেজুর ছিল মাত্র, সেটা দান করলেন। মহিলা খেজুরটাকে দুই ভাগ করে দুটো মেয়ের হাতে তুলে দিলেন এবং নিজে ওতে কিছুই খেলেন না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসটা শুনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইবতালাহা মানে ইবতুলিয়া মিন হাযিল বানাতি বিশাইইন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ে লোক দিয়ে পরীক্ষা করেন, ফা আহসানা ইলাইহিন্না, অতপর সে মেয়ে সন্তান পাওয়ার পরে ভালো আচরণ করলো, তাদের সাথে সদাচরণ করলো, ভালোভাবে লালন পালন করলো, কুন্না লাহু সিত্রাম মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তার প্রাচীর হিসেবে দাঁড় করাবেন। এই হাদিসগুলো সবই সহিহ হাদিস। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে বলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কত ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফাতেমা তো বাজা আতুম মিনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, ইউরিবুনি মা রাবাহা ওয়া ইউজিনি মা আদাহা, ফাতেমার আরাম আমার আরাম আনন্দ আর ফাতেমার কষ্ট আমার কষ্ট। ফাকালাত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহাত ফাতেমা তো তামশি, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা এলো হাঁটতে হাঁটতে, মা তুখতি উমশিয়াত আনশিয়াত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লক্ষ্য করলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ভঙ্গিমা এবং মা ফাতেমার হাঁটার ভঙ্গিমা সম্পূর্ণ একরকম ছিল। ফাকামা ইলাইহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহর রাসূলের পাশে দাঁড়ালেন। ওয়াকালা আল্লাহর রাসূল নিজে তার কাছে গেলেন, ওয়াকালা মারহাবান বি ইবনাতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান ইবনাতি, আমার মেয়ে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে স্বাগত জানালেন এবং এইভাবে তিনি শিক্ষা দিলেন মেয়ে লোকদের কিভাবে আচরণ করতে হবে। এ হলো মেয়ে লোকের একটা স্তর। এমনি ভাবে মেয়ে লোকের আর একটা স্তর হচ্ছে মেয়ে লোক হল স্ত্রী। স্ত্রী হিসেবেও কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে অনেক বড় মূল্যায়ন করেছেন, বড় মূল্যবান মর্যাদা দান করেছেন। এমনিভাবে মা হিসেবে আমরা সে আলোচনাগুলো ইনশাআল্লাহ, মা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে মা বাবার স্তর বয়ান করেছেন দুটোই, কিন্তু এর মধ্যে মায়ের মর্যাদাকে আলাদাভাবে আলোচনা করেছেন বহু জায়গায়। আমরা প্রথমে দেখি মা বাবা উভয়ের মূল্য। কোরআন শরীফে সূরা নিসার 36 নম্বর বলা হচ্ছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। এটা সব সময় থাকবে, কারণ শিরিক যুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এটার পরেই আল্লাহর কথা বলার পরেই, আল্লাহর সাথে শিরিক না করার কথা বলার পরেই বললেন, ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে ওয়ালিদাইনের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো, সূরা নিসার 36 নম্বর আয়াত। এমনি ভাবে সূরায়ে বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত বলা হয়েছে, অকদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত এলান ঘোষণা, আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু, খবরদার তোমরা আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো ইবাদত করতে পারবে না, অন্য কোনো গোলামি করবে না, কোনো খেলার বাবার গোলামি, কাজা বাবার গোলামি, কোনো ল্যাংটা বাবার গোলামি, কোনো মাজারের গোলামি, কোনো শাসকের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম অবাধ্য হয়ে কারো কোনো গোলামি করা যাবে না, এমনকি পিতা মাতার বিষয়টা এভাবেই। কারণ এর পরেই বয়ান করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে পিতা মাতা উভয়জন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তাহলে তাকে ওল্ড হোমে পাঠিয়ে দাও। এই সভ্যতার দাবিদার বর্তমান সমাজের শিক্ষিত লোকেরা, এই ভারত পর্যন্ত বাংলাদেশেও তৈরি হয়েছে ওল্ড হোম, হিতৈষী কি লালন সংঘ, বিভিন্ন নাম দিয়ে কাজ করছে। তার মানে একটা মানুষ যখন একটা ছেলেকে লালন পালন করে, সংসার করে, বাড়ি গাড়ি করে, যখন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে যায়, এখন তার কাজ করার ক্ষমতা নেই, তখন এই যুবক ছেলে বিয়ে করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তানকে আনন্দে বসবাস করবে, এই বুড়া একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। সেই জন্য বুড়াকে ঘরের থেকে বাইর করো, এদের জন্য আলাদা বাড়ি করে তৈরি করে রাখা হয়েছে। উন্নত দেশ সব দেশে আছে, বাংলাদেশে অনেক তৈরি হয়েছে, এই সেই বাংলানগরে কোন জায়গায় তৈরি করেছে। এইভাবে এই বুড়াদেরকে ওল্ড হোম পাঠিয়ে দেয় যখন তার খেদমতের প্রয়োজন, যখন তার চলার জন্য সাহায্যের প্রয়োজন, আদরের প্রয়োজন, সেই সময় পিতা মাতাকে অন্যায় ভাবে ভর্তে তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে দিয়ে তাদেরকে ওল্ড হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এরপরে যখন ছেলের বিয়ে হয়, আনন্দ ফুর্তি হয়, তখন একটা কার্ড পাঠিয়ে দেয়, আর ওই কার্ড পেয়ে বুড়া আনন্দ করে, বুড়োদেরকে নিয়ে আমার ছেলে বিয়ে হচ্ছে, আমার যাওয়ার অধিকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এখানে পরিষ্কার বলেছেন, আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথা বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৌজন্যভাবে আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা, তোমার পিতা মাতা উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থা উপনীত হয়, ফালা তাকুল্লাহুম উফফিন, খবরদার তাদের কোন আচরণে উফ বলো না, উফ শব্দ পর্যন্ত তাদের সামনে বলো না, কারণ তুমি উফ বললে তোমার কষ্টের উফ বলো না, কারণ তোমার কষ্টে যদি উফ বলো তার মনে কষ্ট হবে, আমার ছেলে বোধহয় কষ্টে আছে। বাবাকে কষ্ট দেওয়ার জন্য না, কোন কোন তাপ ছেড়ে রাখে, তোমার নিজের কোন বিষয়ে কষ্টে যদি উফ বলো তার সামনে, তাতেও তার মনে ব্যথা আসবে, কষ্ট পাবে যে আমার ফার ছেড়ে না যেন কোনো কষ্টে আছে। আল্লাহ তারা বলছেন ফালা তাকুল্লা মাউফিন, আবার কোন তাপ ছেড়ে রাখেন, তুমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য উফ বলো না, কারণ এই পিতা মাতা তোমাকে লালন পালন করেছিল, যখন সামনে আসতে গেল ওয়ালা তানহার হুমা, ধমক দিয়ে কথা বলো না, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলে তোমার এই সৎকাজ মানতে পারবো না, এটা ঠিক করো না, তুমি বারবার জিজ্ঞেস করছে, তুমি যখন তোমার বাবার সঙ্গে ছোটবেলায় কোথাও গিয়েছিলে, পার্কে গিয়েছিলে, কোথাও রাস্তায় গিয়েছিলে, ছেলে এক একবার জিজ্ঞেস করছে, এটা কি, এটা গরু, এটা কি, এটা গাঁদা, এটা গাছ, এটা মাছ, এটা পাখি, এটা কি, বাবার কোনো ক্লান্তি নেই, বাবা তোমাকে একের পর এক করেই যাচ্ছেন। এই বাপ যখন তোমার কাছে বুড়ো অবস্থায় আসলো, বাপ তখন সেই ছোট অবস্থা আবার ফিরে গেল, তোমার সঙ্গে একদিন কোথাও গেল, জিজ্ঞেস করলো বাবা এটা কি, তুমি এটা গরু, এটা কি, এটা গাঁদা, এটা কি, তোর তোমার এত বড় উত্তর দেওয়ার আমার সময় নেই, তুমি রাগ করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো না, অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে নম্র এবং নরম ভাষায় কথা বলো, অকফিদলাহুমা জানাহাদ্দুল মিনার রহমা, জেনে রাখো এখন তারা বুড়ো হয়ে গেছে, তার গায়ে শক্তি নেই, চলতে পারে না, এখন খেদমতের প্রয়োজন, তুমি তোমার আদরের ডানা সবসময় বিছিয়ে রাখো, অকফিদলাহুমা জানাহাদ্দুল মিনার রহমা, দয়ার করুণার ডানা সবসময় বিছিয়ে রাখো, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এবং আল্লাহর কাছে এই বলে দোয়া করো, হে আমাদের রব, তুমি আমার পিতা মাতাকে, আমার মাতা পিতাকে সেইভাবে সৌজন্য এবং আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করো, যেভাবে তারা আমাদেরকে শিশু অবস্থায় আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেছিল। কার শিখানো দোয়া, কি সুন্দর শিখানো কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মাতা পিতা সম্পর্কে হুকুম দিলেন। এবার আমরা দেখবো আয়াতের মধ্যে মা বাপকে আলাদা করা হয় ওয়ালিদাইন বলা হয়েছে, আমরা দেখবো এখানে মায়ের হক বেশি না পিতার হক বেশি সন্তানের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ আবু হুরায়রা থেকে বলিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী, ইয়া রাসূলাল্লাহ, আমার খেদমত আমার সেবা পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কে, আলা উম্মাকা, বললেন তোমার মা, আলা সুম্মামান, আবার কে, আলা তোমার মা, আলা সুম্মামান, এরপরে কে, বললেন উম্মাকা, তিনবার বললেন। এরপরে সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি, আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর হুকুম মানার পরে, আল্লাহর নাম তার আনুগত্য করার পরে, দুনিয়ার সবচেয়ে যেই লোকটা আমার বেশি খেদমত করতে হবে, সেবা করতে হবে, মান্য করতে হবে, সে হচ্ছে আমার মা, বলুন তারপরে কার অধিকার। এরপরে বলেন সুম্মা আবুকা, তোমার বাবার খেদমত করবে। হাদিসটা আছে বুখারী শরীফের 13 নম্বর খণ্ডের 6 এবং 7 নম্বর হাদিস, বাবুল আদাবের ভিতরে, বাবু মানা হাক্কুন নাস বি হুসনিস সোহবতে, মুসলিম শরীফের 2548 নম্বর হাদিস, বাবু বিরুল ওয়ালিদাইন, এর ভিতরে হাদিসটা উল্লেখ করা সহি হাদিস। এমনি ভাবে মিকদাম ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইউসিকুম বি উম্মাহাতিকুম সুম্মা ইউসিকুম বি উম্মাহাতিকুম সুম্মা ইউসিকুম বি আবাইকুম, হে লোকেরা আমার মত শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন তোমাদের মায়ের সঙ্গে সৌজন্য আচরণ করার জন্য, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য, এরপরে তোমাদের আব্বাদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুম্মা আইয়ুন, সাহাবী বললেন যে আমি আবার জিজ্ঞেস করলাম তারপরে কোন ইবাদত সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণটা ভালো ব্যবহার করা। সুম্মা আইয়ুন, এরপরে জিজ্ঞেস করলাম এরপরে কোনটি? ক্বালা আল-জিহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার খেদমতে গুরুত্ব দিলেন আল্লাহর ইবাদতের পরে, এরকম ভাবে নামাজ অক্তমত করার আদায় করার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাইজুন ওয়ালিদাক, তোমার পিতা মাতা কেউ জীবিত আছে কি? ক্বালা নাআম, ক্বালা ফাতিহিমা ফাজাহিদ, যাও পিতা মাতার সঙ্গে জিহাদ করো, তাহলে তাদের খেদমত করো, তাদের সন্তুষ্ট করে, এটাই তোমার জন্য জিহাদ। হ্যাঁ, তবে যদি জিহাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আছে, তখন আর পিতা মাতার হুকুমের প্রয়োজন হয় না। যদি এরকম প্রয়োজন হয় আর যে মুজাহিদিন এমনি থাকে জিহাদ করার জন্য যে পরিমাণ দরকার, তারপরে পিতা মাতার খেদমতের বিষয়টা এখানে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মাতা পিতার সঙ্গে আচরণ করার কথা বললেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি আসাবতু যানবান আযীমান ফাহাল্লি মিন তাওবা, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমার কি তওবার কোন সুযোগ আছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল মিন উম্মিন, তোমার মা কি জীবিত আছেন? ক্বালা না, ক্বালা না, তা তো জীবিত নাই। ক্বালা ফাহাল্লাকা মিন খালাতিন, তোমার খালা কি জীবিত আছেন? ক্বালা না, তাহা আছে। ক্বালা ফাতিররাহা, যাও তার সঙ্গে গিয়ে সদাচরণ করো, এর মাধ্যমে তোমার এই গুনাহের কাফফারা হতে পারে। আতা ইবনে ইয়াসার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এলো, এসে বলল, ইন্নি খাতাবতু ইমরাতান ফাআবাদান তান কাহানি ও খাতাবাহা গায়রি ফাহাব্বাত আন তান কাহাহু, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব করেছিলাম, সে আমাকে পছন্দ করে নাই, অন্য একটা ছেলে বিয়ের প্রস্তাব করে তাকে বিয়ে করেছে, যে কারণে আমি তাকে হত্যা করে ফেলেছি, এখন আমার কি তওবার কোনো সুযোগ আছে কিনা? ক্বালা উম্মুকা হাইয়াতুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমার মা কি জীবিত আছেন? ক্বালা না, না মা জীবিত নাই। ক্বালা তুবি ইলাল্লাহ তাআলা ওয়া তাকাররাব ইলাইহি মা তাতাতু, তুমি আল্লাহর কাছে তওবা করো এবং আল্লাহর কাছে যত সম্ভব নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এরপরে জিজ্ঞেস করলো, আল্লিমা সাআলতান হাইয়াত উম্মিহি, ও আব্দুল্লাহ বিন আব্বাসকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তার মা সম্পর্কে বলেন কি জন্য, মা জীবিত আছে কিনা? ফাকালা ইন্নী লা আলামু আমালান আক্রাবু ইলাল্লাহি আযা ওয়া জাল্লা মিন বিরিল ওয়ালিদাতি, কারণ আমি তাকে একটা সবচেয়ে নেক আমল করার জন্য আদেশ করতাম, আর আমার জানা মতে আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হুকুম মানার পরে মা বাবার খেদমত করা, মায়ের হুকুম পালন করা, মায়ের সেবা করার চেয়ে আর কোনো নেক আমল হতে পারে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে, মা সম্পর্কে আলোচনা করলেন। স্ত্রীদের সম্পর্কে কোরআন শরীফের অনেক আলোচনা আছে, স্ত্রীদের কিভাবে খেদমত করতে হবে, তাদের কিভাবে সেবা করতে হবে, কোরআন শরীফ সম্পর্কে বলছেন, মেয়ে লোকদের তোমরা তাদের মোহরগুলো ঠিক মতো দায়ী করে দাও, বর্তমানে মোহর মেয়ের লোকদের পাওনা অধিকার আদায় করা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন, মেয়ের লোকদের তোমরা তাদের কিসওয়া খোর পোষ খাবার দাবার তোমরা ঠিক মতো দান করো, তুমি যেই অবস্থায় আছো মেয়ের লোকদের সেভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীর তিনটা স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, নারী হয়তো মেয়ে হবে তোমার, নতুবা তোমার স্ত্রী হবে, নতুবা তোমার মা হবে, তিন স্তরকে আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিসে বিধান বয়ান করেছেন। আজকে যারা মেয়ে লোকদেরকে নিজের ভোগের সামগ্রী ভাবে চায়, যারা একটা সাবানের বিজ্ঞাপন পর্যন্ত মেয়ে লোক ছাড়া হয় না, যারা মেয়ে লোকদের উলঙ্গ করতে চায়, আজকে আফসোস লাগে মেয়ে লোকদেরকে ইসলাম অধিকার থেকে বঞ্চিত করেছে। আমি তো বলি, যখন মার্কেটে দেখা যায় একজন স্বামী তার 2,000 টাকা দামের বা 10,000 টাকা দামের জুতা পরিধান করা, মোজা পরিধান করা, এরপরে প্যান্ট পরা, তারপর টাই পরা, কোট পরা, এরপরে মাথায় ক্যাপ পরা, এই সব পরা, আর তার পাশেই একটা মেয়ে লোক তার গায়ে একটা লেঙ্কি পরা, একটা গেঞ্জি পরা, পৃষ্ঠের পরিচয় দেওয়া হবে, আর একটা প্যান্ট পরা, এই মেয়ে লোক সে অধিকার হরণ করে নাই? আজকে আমাদেরকে বুঝতে হবে মেয়ে লোকদেরকে উলঙ্গ করার জন্য, বেহায়া করার জন্য, তার অধিকারকে হরণ করার জন্য এই সমস্ত চক্রান্ত করা হয়েছে, আর দোষ দেয় ইসলামের, দোষ দেয় কার? ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে এই পর্যায়ে আমাদের জাতি থেকে গেছে। এখন আসছে সামনে পয়লা বৈশাখ, পান্তা ভাত খাওয়া, আর নারীদের হাতের ইলিশ মাছ ভাজি খাওয়ার সময় এসেছে। অমুসলমান জাতি, এই উলঙ্গ করা, বেহায়া করা, ইসলাম নারীদেরকে এই অধিকার দেয় নাই। ইসলাম বলে মেয়ে হচ্ছে মানুষ তৈরির কারখানা, মেয়ের হচ্ছে মানুষ সন্তান তৈরির কারখানা, মেয়ের পুত্র পবিত্র থাকবে, তার পবিত্র সন্তান বের হবে, সে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মেয়েদের পর্দার ব্যাপারে হেজাবের ব্যাপারে। আজকে দেখা যায় এই উলঙ্গ ব্যবস্থায় মেয়েদেরকে নিয়ে তারপরে বাবা হাত ধরে মেয়েকে নিয়ে যায় এরকম ভাবে ব্যয় বোনা কাজের জন্য। অমুসলমান জাতি এইরকম অর্ধেক শাড়ি পরে অর্ধেক উলঙ্গ রেখে হাদিস শরীফে আছে যে যারা মুমিলাতিন মাইলাতিন অনেক মেয়েরও কাছে এরকম যারা কাপড় পরিধান করে অথচ উলঙ্গ, এই সমস্ত মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পরজ্জর্য আগুন জাহান্নাম। এই জাহান্নামে নিজেও যাবে, যারা এই পোশাক তৈরি করে তারাও যাবে। এই জন্য আমাদের খেয়াল রাখি নিজের মেয়েকে যেভাবে শরীয়তের বিধান আছে সেভাবে সামলাও, শরীয়তের যে হুকুম আছে সেভাবে চালাও, তাহলে দেখবো ইনশাআল্লাহ মেয়ের লোকের ইজ্জত ফিরে আসবে। আজকে মেয়ের লোকেরা মিছিল করে নারী নির্যাতন বন্ধ করো আর এই সিট ভাড়া হচ্ছে বিনা পর্যন্ত বিয়ে করো ছেলে তাইয়ে করো ইয়ে করো, আমার মনে করে ঠাকুর জীবনে একবার মিছিল হচ্ছে মেয়ের লোকদের এর সাথে সময় মিছিল করে নারী নির্যাতন নাচ বন্ধ করো বন্ধ করো, এরপরে বিনা যুদ্ধকে বিনা যুদ্ধকে বিয়ে করো বিয়ে করো, রাস্তার দুপাশে ছেলে আছে তাইয়ে করো ইয়ে করো বিয়ে করার জন্য আছি। অমুসলমান জাতি বিনা যৌতুকে না, ইসলাম তোমাকে হুকুম দিয়েছে তোমাকে অর্থ সম্পত্তি মহতি বিয়ে করতে হবে। আজকে যাও না সৌদি আরবে মেয়েরা স্কুলে পড়া অবস্থাতে বোরকা পরে সেই দেশের একটা মেয়ে বিয়ে করতে গেলে এখনো অনেক ছেলে সৌদি আরব ধনী রাষ্ট্র তারপরে বহু ছেলে এরকম আছে যুবক যারা বিয়ে করতে পারে না সরকার সাহায্য করে তারও বিয়ে করায়, কারণ ওই দেশে এক একটা মেয়ে বিয়ে করতে গেলে 2 লাখ 2.5 লাখ রিয়াল দিয়ে তারও বিয়ে করতে হয়। কারণ কি তাদের পর্দা আছে, তারা আল্লাহর হুকুম মেনে মোটামুটি এই বিষয়টা তারা মোটামুটি মান্য করে মোটামুটি, আমি পুরো বলছি আমি সৌদি আরব প্রশাসন করছি না কারণ সেই প্রশাসনের তো ভিতরে ভিন্ন বিষয় আছে। যাই হোক আমার বলা উদ্দেশ্য এই যে হেজাবের বিষয়টা, সেই দেশে নারীদের কিছু টাইম আছে যার কারণে এই হজের সময় লক্ষ লক্ষ নারী যারা তাদের সৌন্দর্যকে হার মারতে পারে আরাফাতের ময়দানে রাতের বেলায় বিশেষ করে মুজদালিফা মাঠে যেখানে কোনো তাবু নাই কিচ্ছু নাই শুয়ে থাকে নারী পুরুষ একসাথে, আজ পর্যন্ত শোনা যায় নাই কোন একটা নারীর গায়ে কেউ এসিড মেরেছে নারী হাইজ্যাক করেছে নারীকে ধর্ষণ করেছে, কারণ জানে যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে আল্লাহর আইন এখানে কার্যকর হবে, সেই জন্য এটা কেউ সাহস করতে পারে না। আমাদের মনে রাখতে হবে ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে যে মর্যাদা দিয়েছে সেটা অনেক বড় মূল্য, এটা যদি আজকে মুসলমান উদ্ধার করতে পারতো নারীদের জন্য আর কোন আইনের প্রয়োজন হতো না। আমি আজকে এই নারীদের অধিকার নিয়ে যেহেতু সব জায়গায় ইসলামের সমালোচনা করা হয় এটার উপর কিছু আলোচনা করলাম, মূলত বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয় এত দীর্ঘ বিষয় মুসলমানরা এগুলো না জানার কারণে আজকে ওরা যখন এগুলো বলে তখন কি হয় বিশ্বাস করে। আমি বলেছিলাম এটাকে যে শিয়ালেরা আর খাদাসেরা যারা মুরগি খায় তারা মুরগির খোপের কাছ থেকে বলে ও মুরগি বেরিয়ে আসো কত পাতার সামনে আর কত খানা দানা আছে খোলা ময়দানে আগে বের হয়ে আসো, কিসের জন্য এই মুরগিগুলোকে ভোগ করার জন্য? ঠিক তেমনি ভাবে একদল নাস্তিক কর্তা এবং বেহায় কোনো লম্পদার খায় সেই সমস্ত লোকেরা নারীদেরকে স্বাধীনতার নামে বিভিন্ন জায়গায় বেহায় আপনার জন্য এগুলো করা হচ্ছে। আমাদের এই জন্য এদের স্লোগানদের কথায় আমরা যেন ভেসে না যাই, আমাদের ইমান এবং থাকে সেই জন্য বিষয় আলোচনা করা হলো। আল্লাহ সুবহান ও আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মসজিদের জন্য আপনাদের প্রতি জুমার মতো আজকেও কিছু বলা হচ্ছে যে মসজিদের জন্য আমরা সবসময় দান করে আসছি, মসজিদের কাজগুলো শুরু করবে তো এই জন্য এই কাজগুলো করা খুবই দরকার। আমাদের এই মসজিদের এখন আয়ের পথ সবন্ধ হয়ে আছে, ম্যাচগুলো যদি করা হতো তাহলে এটার থেকে একটা ভালো একটা আয় আচ্ছা তো ব্যয় বলে এখানে যে নিয়মিত ব্যয়গুলো আছে এই জন্য আমাদের এটা করা খুবই দরকার। আমরা কত জায়গায় কত পয়সা ব্যয় করি, এই যে পান্তা ভাত খেতে গিয়ে কত পয়সা জীবন নষ্ট করবে, আমি অনুরোধ করবো যারা পান্তা ভাত খাওয়ার নিয়াত করেছো আজকে তওবা করে সেই পান্তা ভাতের পয়সা কমপক্ষে মসজিদ দিয়ে যাও। কেয়ামতের মাঠে আল্লাহ তারা হয়তো আল্লাহকে বলতে পারবে আল্লাহ একটা কাম করেছিলাম পান্তা ভাত খাওয়ার জন্য যে পয়সা নিয়াত করেছিলাম একটা মেয়ের হাতে খাবো গিয়ে তাকে বেয়া করা বুলঙ্গ করা অবস্থা দেখবো এটার থেকে তওবা করে আমি মসজিদ দান করেছিলাম। আমরা এভাবে দান করতে পারি, আমাদের ইনশাআল্লাহ তাআলা বরকত দান করবেন জীবনের ভিতরে, আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আর যদি সন্তানকে পেটে নিয়ে কোনো বেহায় আপনা মহিলা ঘুরতে থাকে ওই সন্তানটাও বেহায় হবে। হাদিসে আছে এরকম একজন মহিলা একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমাকে মারতে মারতে দরজা বন্ধ নিয়ে আসলো, তো আমি তখন সন্তানকে বললাম যে আমি তোমার বাপকে এই বন্ধ নিয়েছিলাম তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি তোমার বাপকে যখন দরজা বন্ধ এনেছিলে তোমার বাপ যদি দরজা দিয়ে বাইরে না নিতে কেমনে হবে? এই জন্য বুঝতে হবে যারা নিজেরা মা বাবার খেদমত করে না তাদের সন্তান তাদের বেয়াদবি করে, আর যে সমস্ত মা বাবার খেদমত যারা করেছে তাদের সন্তান তাদের বেয়াদবি করতে পারে না। এই জন্য কোরআন সুন্নার দিকে মানুষকে আহ্বান করা সন্তানদেরকে শিক্ষা দেওয়া এবং পর্দা আমাদের চালানো দেখবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে শান্তি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর বলছিলাম মসজিদের জন্য যে এই যে সুযোগগুলো আছে যে সময় আমরা অপচয় করি শয়তান আমাদেরকে অপচয় করার জন্য ধোকা দেয় সেই অপচয় করতে যেন না পারি তার আগেই পয়সাগুলো আমরা মসজিদ দিয়ে দিই ইনশাআল্লাহ সব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।